সর্বশেষ কথা যেটা আমাদের সেটা হলো, আমরা যেমন সালাত কায়েম করব, আমাদের সম্পদের যাকাত দেব। যাকাত দেওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু যাকাত যেমন যা দিই, কিন্তু আমরা ওষুধ দিই না, আমাদের জমিনের ওষুধ দিই না। ওষুধ বুঝেন, ওষুধ হলো জমিতে যে ফসল উৎপন্ন হয়, ধান উৎপন্ন হয়, গম উৎপন্ন হয়, বিভিন্ন ফসল হয়, এই ফসলগুলোর একটা নির্দিষ্ট পরিমাণ যেরকম টাকার যাকাত দিতে হয়, ব্যবসা বাণিজ্যের যাকাত দিতে হয়, স্বর্ণের যাকাত দিতে হয়, এইরকম ফসলেরও ওষুধ দিতে হয়। যদি আপনার বৃষ্টির পানিতে হয় দশ ভাগের এক ভাগ, আর যদি আপনার সেচের পানিতে হয় তাহলে বিশ ভাগের এক ভাগ আপনার ওষুধ দিতে হয়। আজকে বাংলাদেশে ওষুধ শব্দটাই অপরিচিত হয়ে গেছে, অনেকে ওষুধ শব্দটাই শুনে নাই। এজন্য সম্পদের ওষুধ দেয় না, দান পায়, ফসল পায়, বিভিন্ন কিছু পায়, কিন্তু ওষুধ দেয় না। এজন্য আমার সম্মানিত ভাই বোনেরা, আমরা আমাদের সম্পদের পবিত্রতার জন্য একটা ফরজ ইবাদত হিসাবে আমরা আমাদের টাকা পয়সার, ব্যবসা বাণিজ্যের, স্বর্ণ রূপার এগুলোর যেমন যাকাত দিব, পাশাপাশি আমরা যে ফসল পাই এই ফসলেরও ওষুধ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক কোরআনে কারিম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। তোমাদের জন্য জমিন থেকে আমি যে ফসল বের করে দিই এগুলোর তোমরা ওষুধ দাও, আল্লাহর রাস্তা খরচ করো, ব্যয় করো। এই জন্য আমাদেরকে এগুলোর মধ্যে ব্যয় করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঠিক একই রকম পাঁচ ওয়াসাক হইলে ওসর ফরজ হয়। পাঁচ ওয়াসাকে হইলো বাংলাদেশি যে মাপ পরিমাপ বর্তমানে আধুনিক, এই পরিমাপ অনুযায়ী আঠারো মন, যে আঠারো মন তিরিশ কেজি ওসরের নেশাব। কেউ যদি আঠারো মন তিরিশ কেজি ধান পাইছেন তাহলে আপনার উপরে ওসর ফরজ হয়ে গেছে। আপনি এখান থেকে কি করবেন, আপনার ওই আমন হলে এটা দশ ভাগের এক ভাগ দিবেন, আর ইরিতে হলে যেটা পানি কিনে সেচের পানি দিয়ে দিতে হয় এটা হলে বিশ ভাগের এক ভাগ দিবেন। এটা খেয়াল রাখবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সহি হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান এবং বিদআত মুক্ত সুন্নতে আমল নসিব করুন। আল্লাহ সুবহানাহু তাআলা এই এলাকার প্রত্যেক ভাই বোনকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আচ্ছা, এখানে দুইটা প্রশ্ন আসছে, তাহলে বলে দিই প্রশ্ন দুইটা। এক নম্বরে বলছেন জাহান্নাম একশো তেত্রিশটি, আমরা জানতে চাই জাহান্নাম মোট কতটি। জাহান্নাম একশো তেত্রিশটি, এটা আবার পাইলেন কই? এটার তো কোনো জাল হাদিসেও আসে নাই। জাহান্নাম একশো তেত্রিশটি, জাহান্নাম কয়টা এটার দরকার নাই, বুঝতে পারছেন? জাহান্নাম কয়টা বেহুদা জিনিসের মানে দরকার নাই। জাহান্নাম থেকে কেমনে বাঁচবেন প্রশ্ন করবেন, এটা জাহান্নাম দশটা হোক আর বিশটা হোক পঞ্চাশটা হোক আমার অসুবিধা কি বলেন? বেশি হইলেও কোনো অসুবিধা নাই, কম হইলেও অসুবিধা নাই। অসুবিধা হইলো যাতে আমি বাঁচতে পারি জাহান্নাম থেকে, আমি যাতে জাহান্নামে না যাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখেছেন জাহান্নাম থেকে মুক্তির জন্য, আল্লাহর কাছে দোয়া চাওয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমার জাহান্নাম থেকে পানা দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। জাহান্নাম থেকে মুক্তি কেমনে পাবো ওইটা খোঁজেন, কয়টা খোঁজার দরকার নাই। আচ্ছা, আলে হাদিসরা বলে তিন তালাক দিলে তালাক হবে না, কথাটি কতটুকু সঠিক জানতে চাই। আলে হাদিসরা এই জাতীয় কথা বলে না, তিন তালাক দিলে তালাক হবে না কেন? কোন আহলে হাদিস বলছে, কোথায় বলছে? বায়বীয় কথা আমরা বন্ধ করার চেষ্টা করি। সমাজে অনেক সময় দেখবেন যে একটা মূর্খ লোক, হয়তো আপনি দেখছেন যে হাতে বুকে হাত বাঁধছে, এই লোক একটা কথা কইছে, আপনি মনে করছেন যে এটা আলে হাদিসের কথা। আমি একদিন, আমার একটা বক্তব্য আছে শুনলে ইন্টারনেটে দেখবেন, একদিন আমার মসজিদে একদিন একজন ভাই এভাবে হাত বাঁধছে, তা হাত বাঁধার পরে আরেকজন তারে জিজ্ঞেস করতেছে, এ মিয়া আলে হাদিস কবে হয়েছেন? তা আমি কে, ভাই আলে হাদিস ছিললেন কেমনে উনারে? হাত এখানে বাঁধছে। তা আমি কে, বাড়িতে যে বাবি হাত এখানে বাঁধতে, বাবি আলে হাদিস হইলো কবে? বাড়িতে মহিলারা হাত এখানে বাঁধে না, তা হাত যদি এখানে বাঁধলে আলে হাদিস হওয়া যায়, তা বাবি তো আলে হাদিস, কারণ বাবি তো এখানে হাত বাঁধে সারা জীবন। আচ্ছা, ওই দিন আর কিছু বললাম না, আরেকদিন উনি তো এখানে হাত বাঁধছে, তা আমি কে, ভাই কাদিয়ানি হইলেন কবে? হে তো অবাক, কে রে কাদিয়ানি হয়েছে কয় আমার হুজুরে? তা আমি কই ভাই, আমি একদিন কাদিয়ানি মসজিদে গেছিলাম বক্সিবাজার, যাই দেখি যে এরা সবাই এমনি হাত বাঁধছে, আপনিও দেখি ওখানে হাত বাঁধছেন, কাদিয়ানির হাত বান্ধার সাথে আপনার মিলে গেছে, তাহলে হাত বান্ধা মিলে গেছে এই জন্য সে আলাদিস হয়ে গেছে, কথাটা এরকম না। এই জন্য দেখা যায় যে ওই একটা কথা কইছে মনে করে যে এটা আলে হাদিসের কথা। এই জন্য আলে হাদিসের কথা কোনটা সেটা বুঝতে হলে আপনি ওলামায়ে মদিনার কিতাবাদি পড়েন, মদিনার ওলামায়ে কেরামদের অসংখ্য কিতাব এখন ইন্টারনেটে আছে, অনলাইনে আছে, আপনি পড়েন, ওইটাই আলে হাদিসের কথা, মদিনার ওলামায়ে কেরামদের কথা পড়েন। আর যদি আপনার বাহাস করার দরকার হয় তা আপনি মদিনা চলে যান, মদিনার ওলামায়ে কেরাম মসজিদে নববীতে প্রতিদিন আছেন, তাদের তারিখ সময় ঘোষণার দরকার নাই, প্রতিদিন যাই আপনি বাহাস করতে পারেন, ওখানে বিশ্বের সারা সারা আলেমদেরকে সবাই পাইবেন। আর যেদিন আপনি যাইবেন, যাওয়ার আগে একটু বাংলাদেশের পত্রিকা একটা ঘোষণা দিলে সুবিধা হবে যে আমরা মদিনার আলেমদের সাথে বাহাস করতে যাইতেছি, অমুক অমুক প্রতিনিধি দল বাংলাদেশ থেকে যাইতেছি, তাহলে আমরা নিজের খরচে একটু যাই, আমরা দর্শক হিসাবে যাবো, দেখতে যাবো যে বাহাস হইতেছে বাংলাদেশের মুফতি সাহেবদের সাথে মদিনার ওলামাদের, আমরা একটু দর্শক হিসাবে যাবো কিরকম বাহাস। ওই বাহাসে যদি আমরা মদিনার আলমেরা হারি যায় অসুবিধা নাই, তা আমরা এগুলো বন্ধ করে দিব। কিন্তু দেখা যায় বাংলাদেশে রাতামরক চিনেন নি, রাতামরক, রাতামরক কোনগুলা, জি পুরুষ মরক আর মহিলা মরক যেগুলো, এগুলার কি কয়? এগুলার কয় কুই মরক। আমাদের নোয়াখালীর ভাষা হলো রাতা মরক আর কই মরক, আপনাদের বরিশালের ভাষা কি? আচ্ছা মরক। তো যে দেশে পুরুষ মরক নাই সেই দেশে মহিলা মুরগিও ওই আওয়াজটা দেয়, পুরুষ মুরগির আওয়াজটা দেয়, পুরুষ মরক একটা আওয়াজ দেয় না, হ্যাঁ ওটা মহিলা মুরগি কিন্তু দিতে পারে না, ওই আওয়াজটা কোনো দেশে ধরেন পুরুষ মরক নাই তো ওই দেশে মহিলারা দেয়। বাংলাদেশে দেখা যায় ওয়াজ মাহফিলে যায় চিৎকার দিয়ে হুঙ্কার দিয়ে মাইক ভাঙিয়ে ফেলতেছে, লাফাইতেছে, কিতাবের বহল দৌড়াইতেছে, কারণ মনে করতেছে যে এখানে তো রাতা মরক নাই, এজন্য লাফাইতেছে। আর যেখানে রাতা মরক আছে সেখানে যান, মদিনাতে সব রাতা মরক বসে রয়েছে। আপনার কত দলিল দরকার, কত কিছু দরকার, আপনি এখানে বসে বসে দলিল খুঁজেন কেন? ওখানে গেলে দলিল সব পাইবেন, দলিল নিয়ে আসেন ওখানে যাই যে মসজিদ নববীর ইমামদের সাথে বসেন, আপনি ওনারা কেন রাপুলিয়েদান করছে, কেন হাত বেঞ্চে, কেন আমিন জোরে বলছে, তো ওনাদের তো ইমান নষ্ট হয়ে গেছে, আপনি ওই লোকের পিছনে নামাজ পড়তেছেন, ওদের সাথে বহসে বসেন, কেন তারা করছে, দলিল আছে কিনা, কয়েকগুলার কোনো দলিল নাই, দলিল দেখাইতে পারলে 5 লাখ দিমো 10 লাখ দিমো চ্যালেঞ্জ করে, তো ওই ওই টাকা লই ওখানে চলে যান, ওখানে যে টাকাগুলো ওনাদেরকে দিয়ে আসেন, দলিলও দেখে আসেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হায়াতুন নবী বলা যাবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্য হায়াতুন নবী, তবে হায়াতুন নবীর ব্যাখ্যার মধ্যে বেশ কম আছে, মানে আম্বিয়া আলাইহিমুস সালামের বারজাকি জীবনের হায়াতটা স্বাভাবিক মানুষের হায়াতের মতো না, আমাদের মতো না, আমাদের বারজাকি জীবন একরকম, আম্বিয়া আলাইহিমুস সালামের বারজাকি জীবনটা ভিন্ন রকম, আর তাদের বারজাকি জীবনের একটা বিশেষত্ব আছে, কিন্তু তার অর্থ এই নয় যে তারা মরে নাই, তারা জীবিত। মানে আমাদের দেশে হায়াতুন নবী বলতে যেটা বোঝানো হয় এটা হলো সম্পূর্ণ শেরকি আকীদা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যান নাই, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মারাই না যান তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল করাইলো কেন? সাহাবাই কেরাম জান্নাতের সার্টিফিকেট পাবা আল্লাহর ওলি যারা, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল করাইছে, কাফনের কাপড় পরাইছে, জানাজা পড়ছে, দাফন করছে, তো জিন্দা মানুষের এত কিছু করলো কেন? কত বড় গুনাহগারেরা কি বলেন, নাউজুবিল্লাহ, সাহাবাই কেরামকে গুনাহগার বানাইতেছে। সাহাবাই কেরাম গোসল দিছেন, কাফনের কাপড় পরাইছেন, জানাজা পড়ছেন, দাফন করছেন, সবকিছু করলো, জিন্দা মানুষের এগুলা হয় নাকি? চাই আপনাদের জিন্দা একজনের আমি জানাজা পড়ে কবর দিয়ে আসি, দেওয়া যাইব, রাজি হইবেন? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করতেছে, রাসূল বলতেছেন এই খবরদার আমি জিন্দা, আমারে কেন এগুলো করতেছো, বলছেন? তাহলে সাহাবাই কেরামের এজমা যে নবী সাল্লাল্লাহু মারা গেছেন, আর কয় না না না নবী মারা যায় না, খবরদার নবী মারা গেছে বলা যাবে না। যে অসংখ্য কোরআনের আয়াত আছে ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন, যে আল্লাহ বলছে ইন্নাকা মাইয়্যিতুন, আপনি মাইয়্যিত, মাইয়্যিত মানে কি? মানে আপনাদের দেশে মাইয়্যিত মানে জীবিত নাকি? এই মাইয়্যিতের জানাজা পড়তেছে তার অর্থ কি? এই জীবিত লোকটার জানাজা পড়তেছে। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে ইন্নাকা মাইয়্যিতুন, আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিবেন যে মা ফাকাত মা তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ মারা গেছেন, তো আবু বকর ঘোষণা দিতেছেন মারা গেছে, আপনি কোন মারা যান নাকি? আবু বকরের থেকে আপনি বেশি নবীর মহব্বত হয়ে গেছে, সমস্ত সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘোষণার পরে সবাই কেউ দ্বিমত পোষণ করে নাই। ওমর একটু প্রথমে বলছে মারা যায়নি, পরে তিনিও বলছেন যে না ঠিক আছে এটাই ঠিক। আচ্ছা, কোন কোন আলেম বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে বসা অবস্থায় আছেন, এই কথা কি সঠিক? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে বসা থাকুক, দাঁড়ায় থাকুক, শুয়ে থাকুক, আমার আপনার দরকারটা কি বলেন? আমার আপনার দরকার হইল আমি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে থাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়া রইছেন না বসে রইছেন কেমনে রইছেন আমার আপনার দরকারটা কি? এটা এরকম কোন দলিল নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে বসে রইছেন। আল্লাহর ওলিগণ কবরে সালাত পড়েন, এই কথা কি ঠিক? আল্লাহর ওলিরা কবরে সালাত পড়ে কেন? কবরে কি সালাত আছে নাকি? কবরে কি সালাত পড়তে হয়? কবরে তো কোনো ইবাদত বন্দেগি আমল নাই। বারজাখী জীবনে আল্লাহ হাদিসের মধ্যে স্পষ্ট আসছে, নাম কানা উমাতিল আরুস, ফেরেশতারা বলে ঘুমাই থাকো, তো ফেরেশতারা বারজাখী জীবনে কবরে ঘুমাই থাকে, এখানে নামাজ পড়বো কেন? আচ্ছা, ইকামতের সহি পদ্ধতি কি জানতে চাই? ইকামতের সহি পদ্ধতি দুইটাই সহি হাদিস দ্বারা প্রমাণিত, একবার একবার বলাটাও সহি হাদিস দ্বারা প্রমাণিত, দুইবার একটাও প্রমাণিত। তবে সহির মধ্যে অনেক সময় আসাহ থাকে, মানে কোনটা বেশি সহি, তো অধিকতর সহি হইল একবার একবার দেওয়া, যেটা মক্কা মদিনা দেওয়া হয়। সবসময় একটা কথা মনে রাখবেন, মক্কা মুকাররমা এবং মদিনা মোনাবারা, মসজিদে হারাম এবং মসজিদে নববীতে যে আমলটা হয় এটা হলো সবচেয়ে সহি যে জিনিসটা সেটার আমল হয়। তাদের কাছে সাইর মাজহাবের কোন মাজহাবে আমলটা আছে কোন মাজহাবে নাই এটা মুখ্য বিষয় না, তাদের কাছে মুখ্য বিষয় কোনটা দলিলটা সবচেয়ে সহি সবচেয়ে স্ট্রং, এই জন্য তারা ওইটারে আমল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরা সশরীরে এবং স্বপ্নযোগে উভয়ের সমন্বয় হয়েছে কিনা এটা তো আর আমাদেরকে প্রশ্ন করা লাগে না, এটা তো ওলামায়ে কেরাম মেরাজ আসছে সব মসজিদে মসজিদে এটা বয়ান হইতেছে। প্রশ্ন কি আরো আছে? প্রশ্ন উত্তর দিতে দিতে তো সারা রাতে চলে যাবে। তো যেটা বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, এটাই সঠিক। আর স্বপ্নযুগে যেটা সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী শুরু হয়েছে স্বপ্ন মাধ্যমে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন। এরকম বিভিন্ন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে অনেক কিছু জানছেন দেখছেন সেগুলো হয়েছে, আর মূল মেরাজ যেটা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরেই হয়েছে। কোন কোন আলেম বলেন আপনি কোরআন পড়তে জানেন না, তাতে অসুবিধা নাই, পড়তে না পারলে মহব্বত করেন, কোরআনকে বুকে চেপে ধরে শুধু কাঁদবেন আর বলবেন আল্লাহ আমি কোরআন পড়তে জানি না তাই আপনার কালাম বুকে নিয়ে কাঁদতেছি, আপনি আমাকে কোরআনওয়ালা বানিয়ে দেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ আলেমের দপ্তরে নাম লিখে জান্নাত দিয়ে দিবেন, এই কথা কোন সহিহ সনদে বর্ণিত হয়েছে? এই কথা যে আলেম বলছেন উনার সনদে বর্ণিত হয়েছে, যিনি বলছেন উনার সনদ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সনদ না, সাহাবায়ে কেরামের সনদ না, এটা উনি নিজে বানায় বলছেন। আর শরীয়ত যিনি বানায় সেটা হলো শরীয়ত যিনি নিজে বানায় তিনি তাগুত, শরীয়ত যদি কেউ নিজে বানায় যে বানায়, এবং মান ইদ্দান নাস ইলা ইবাদাতিহি, যে মানুষকে শরীয়ত বানায় আর নিজের বানানোর তরিকার দিকে মানুষকে ডাকে, একে কোরআন এবং সুন্নার ভাষায় বলা হয় তাগুত। প্রশ্ন শেষ, যে এটাই শেষ। আচ্ছা, রাজতন্ত্র জায়েজ আছে কিনা? রাজতন্ত্র জায়েজ না জায়েজের দরকার কি? বাংলাদেশে কি রাজতন্ত্র কায়েম করতে চান? এটা হলো মানে ওই এটার প্রশ্নটা আসার কারণ বুঝতে পারছি, সেটা হলো মানে সৌদি আরবে রাজতন্ত্র আছে, এই জন্য অনেকে মানে সৌদি আরবের পছন্দ করে না, যে তারা গণতন্ত্র কায়েম করতে চায়। তা বাংলাদেশে তো গণতন্ত্র আছে, বাংলাদেশে গণতন্ত্র আছে না, তো আপনি গণতন্ত্র লইয়ে থাকেন অসুবিধা নেই। আরেকটা বিষয় হলো সৌদি সরকার ইসলামের উপরে আছে না অন ইসলামের উপরে আছে, এটা নিয়ে আমাদের গবেষণার দরকার নাই, আমরা ইসলামের উপরে কতটুকু আছি এটা দরকার। আরেকটা বিষয়, এটা আসার কারণ হলো আমরা সবসময় ওলামায়ে মদিনার কথা বলি, মানুষকে বলি যে ওলামায়ে মদিনার অনুসরণ করার জন্য, মক্কা মুকাররমার যে ইমামেরা আছেন ওলামায়ে কেরাম আছেন এদের অনুসরণ করার জন্য। তো অনেকে জিনিসটা বুঝে না, অনেকে মনে করে যে আমরা মনে হয় সৌদি সরকারের অনুসরণ করতে বলতেছি, সৌদি সরকার এক জিনিস, মক্কা মদিনা ভিন্ন জিনিস, আপনি অনুসরণ করবেন ওলামায়ে মদিনার। আপনারা বলি না যে আমরা হোকামায়ে মদিনা, মদিনার শাসক যারা রাজা যারা বাদশা যারা তাদের অনুসরণ করতে পারে না, তাদের বিষয় ভিন্ন। মক্কা মদিনাতে কত রঙের শাসক এই ১৪০০ বছরে আসছে গেছে, অনেক সময় কত মুশরিকের অত শাসন করছে, এই জন্য ওইটা মুখ্য বিষয় না। এই জন্য এটার মাসালা ভিন্ন, ওইটা আপনি আলাদাভাবে জানবেন, সেটা ভিন্ন বিষয়। হাদিস ও সুন্নার মধ্যে পার্থক্য কি, এটা তো আমরা আলোচনায় করলাম এতক্ষণ। হাদিস ও সুন্নার মধ্যে মূলত মানে উসুলে ফেখের বাসায় কোনো পার্থক্য নাই। উসুলে ফেখের বাসায় হাদিস এবং সুন্না এক, তারপরে আপনার এলমে হাদিসের বাসায় উসুলে হাদিসের বাসায়ও হাদিসের সুন্না এক। কোনো কোনো ক্ষেত্রে মহাদ্দেসিনে কিরাম একটু ভিন্নতা অবলম্বন করছেন, বিশেষ করে ফেকি ক্ষেত্রে। সেখানে আমভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বর্ণনা আছে সবগুলো হাদিস, আর ওই হাদিসের মধ্য থেকে যেগুলো আমল করার যোগ্য মামুল আলাই, সেগুলাকে কোন কোন ফকিরা সুন্না বলছেন। অর্থাৎ আমভাবে সবগুলো হাদিস আর যেগুলো আমল করার হাদিস সেগুলোকে সুন্না বলছেন, কিন্তু মূলত হাদিস এবং সুন্না এক জিনিসই। চিরস্থায়ী জাহান্নামী কারা? চিরস্থায়ী জাহান্নামী তো যাদের ঈমান নাই তারাই চিরস্থায়ী জাহান্নামী। এবং এই যে শিরক করলে, শিরকের ব্যাপারে আল্লাহ পাক বলে দিবেন যে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দেন। তারপরে আপনার কাফের ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, কাফেরদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, মুশরিকদের ব্যাপারে বলছেন। তবে তিনটা জায়গা ইমানদারদেরকে আল্লাহ পাক হুমকি দিয়ে ধমক দিয়ে স্থায়ী জাহান্নামের শব্দটা ব্যবহার করছেন। একটা হলো কোন মুমিনকে হত্যা করলে, ইচ্ছাকৃত মুমিনকে হত্যা করলে, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, এখানে আল্লাহ পাক খালিদান ফিহা বলছেন। আরেকটা হলো আপনার সুদের ব্যাপারে বলছেন যে ওয়ামান আদা পাউলাইকে আসাবুন নার হুম ফিহা খালিদান, এরপরেও যদি সুদ না ছাড়ে তাহলে তারা স্থায়ী জাহান্নামে। আরেকটা হলো সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আল্লাহ পাক ফরায়েজের আয়াত নাজিল করছেন সূরা আন-নাসার 11 12 13 এবং 14 নম্বর আয়াতে, 13 নম্বর আয়াতে বলছেন যারা মানে, 14 নম্বর আয়াতে বলছেন যারা এই ফরায়েজের বিধান মানে না তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদা হুদুদা ইয়াদখিলহু নারান খালিদান ফিহা। তবে এখানে মুফাসসিরিন কেরাম বলেন যে মুমিন যদি এই নাফরমানিগুলো করে সে চিরস্থায়ী জাহান্নামী হবে না, কিন্তু আল্লাহ পাক এখানে গুনাটার মাত্রা আধিক্যতা মানে গুনাটা এত বেশি গুনা মারাত্মক গুনা এটা বোঝানোর জন্য খালাদান ফিহা ব্যবহার করছে। জি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।